আজি কর্ম থুরার বিকি দান করিব তো মারে কানাই পার করে দেয়া মারে আজি কর্ম থুরার বিকি দান করিব তো মারে তুমি তো সুন্দর কানাই তোমার ভাঙা না কি রে হয় হয় কোথায় রাখবো দৈর পাচার কোথায় রাখবো কানাইয়ো শুনি কানাই বলি তখন শোন রাষ্ট্রপতি ভরা কালে ভরা গা কেন গেলে সুবতী কানাই গো ফুটিকে ফেল জল লজ্জা কেন হাস ও আজি কাল তুরার বিকি তান করিব তো মানে।